السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في موضع آخر: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. মহান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কর্মক্ষেত্রে, আমলের জগতে, মেহনতের জগতে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সর্বোত্তম কর্ম নিজে করেছেন এবং সুন্দর কর্মের পথ আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই পৃথিবী কর্মের জগৎ, উত্থান এবং পতনের জগৎ। এই জগতে জীবন যাপন করতে গিয়ে মানুষ চিন্তাশীল হয়, ভালো চিন্তাও হয়, আবার দুশ্চিন্তাও হয়। দুশ্চিন্তা আজকের যুগের একটি বড় রোগ। এই রোগ এত ব্যাপক আকার ধারণ করেছে যে অধিকাংশ মানুষ দুশ্চিন্তায় লিপ্ত। এই দুশ্চিন্তার কারণে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হচ্ছে। এই দুশ্চিন্তার কারণে মানুষ আত্মহত্যা করছে। এই দুশ্চিন্তার কারণে মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে। এই রকমের যেগুলি সাংঘাতিক ব্যাধি, সেই ব্যাধিতে লিপ্ত হচ্ছে। আজকে আলোচনা করবে এই দুশ্চিন্তা এবং তার প্রতিকার সম্পর্কে। দুশ্চিন্তা মানুষের যাতে করে না হয়, আর যদি হয় তো তার প্রতিকার, তাতে থেকে মুক্তি পাওয়ার উপায় কি হতে পারে ইসলামের দৃষ্টিতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফ আয়াত নম্বর 35 ইরশাদ করেছেন: ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বিষয়ের উপরে আরো বেশ কয়েকটি সূরায় আয়াত রয়েছে। চিন্তা হবে না কাদের, দুশ্চিন্তার রোগে ভুগবে না কারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ইরশাদ করেছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা, যারা বেঁচে থাকবে পাপাচার থেকে, যারা আল্লাহকে ভয় করবে, যারা সংযত জীবন যাপন করবে, ও আসলাহা এবং আল্লাহকে ভয় করে তারা নিজের জীবনে সংশোধন করবে, ইসলাহ সংশোধন করবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। কোনো ভয় নেই এবং চিন্তিত হবে না, এই কথাটি বিভিন্ন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে উল্লেখ করেছেন। যেমন আরেকটি আয়াত রয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে পেরেছে তাদের ইমান এবং সৎ আমলের মাধ্যমে, তাকওয়ার ভিত্তিতে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, তারা মানসিক পীড়ায় ভুগবে না, এবং চিন্তামুক্ত জীবন যাপন হচ্ছে শান্তির জীবন। আসলে বেশি পয়সা রয়েছে, বড় ধরনের নেতৃত্ব হাসিল হয়েছে, বড় একটি চাকরি পেয়েছেন, ভালো চাকরি, বড় একটি দেশের নেতা হয়েছেন, এর মাধ্যমে মানুষ চিন্তামুক্ত হয় না। চিন্তামুক্ত হয় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত হলে, আল্লাহর বন্ধুত্ব হাসিল হলে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো কিছু আয়াত রয়েছে, যে আয়াতগুলিতে আল্লাহ বলেছেন ফামান আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি সুন্দরভাবে ইমান নিয়ে আসল, তার ইমানকে সুন্দর করল এবং সৎ আমল করল, সৎ কর্মশীল হল, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। তাহলে দুশ্চিন্তা মুক্ত জীবন হচ্ছে সুন্দর জীবন। বেশি পয়সার জীবন, বড় নেতৃত্বের জীবন, বড় বড় বিজনেসের মালিক, পুঁজিপতি, মান সম্মান খুব দুনিয়াতে পাওয়া গেছে, তার মাধ্যমে মানুষ চিন্তামুক্ত হতে পারে না, বরং এরা বেশি চিন্তিত, এদের দুশ্চিন্তা বেশি। এদের টেনশন বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামানির টাকা যারা সংযত জীবন যাপন করবে, আল্লাহকে ভয় করবে। তাকওয়া মানে বেঁচে চলা, অন্যায়ের কাছ থেকে পাপের কাছ থেকে বেঁচে চলা। আপনাকে একটি উদাহরণ দিই, যে আপনি যদি এমন রাস্তা দিয়ে চলেন যেই রাস্তা কন্টকপূর্ণ, মানে কাঁটা বিছানো রয়েছে সেই রাস্তায়, কাঁটা বিছানো রাস্তা, খুব বেশি কাঁটা পড়ে আছে, তাহলে সেই রাস্তায় চলতেই হচ্ছে, আপনাকে চলতে হবে। কি করবেন আপনি? সাবধানে চলবেন এবং কাঁটা দেখে দেখে পা রাখবেন, তাই না? যেই জায়গাটি দেখছেন কাঁটা নেই ওই জায়গায় পা রাখবেন, আবার দেখছেন আর এক কদম উঠাচ্ছেন তখন দেখছেন যে ওই যে জায়গাটিতে কাঁটা নেই জায়গায় পা দিলে কষ্ট হবে না, সেই জায়গায় পা দিবেন। হ্যাঁ, দেখে শুনে আপনি পা রাখবেন। পৃথিবী আসলে কন্টকপূর্ণ, এ দুনিয়ার জীবন, পার্থিব জীবন কন্টকপূর্ণ, কাঁটা দিয়ে ভর্তি। এই কাঁটার মধ্য দিয়ে চলাফেরা করতে হবে। আপনাকে আমাকে যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই পৃথিবীতে, এই কন্টকযুক্ত জীবনে আমাদেরকে চলাফেরা করতে হবে, কন্টকপূর্ণ পৃথিবীতে আমাদেরকে বসবাস করতে হবে, জীবন যাপন করতে হবে। কিন্তু আমাদেরকে কদম উঠাতে হবে, এক একটি ধাপ উঠাতে হবে চিন্তা করে, কোন জায়গায় পা রাখলে আমার পাটিতে আঘাত লাগবে না, কাঁটার আঘাত, আমার পা কষ্ট পাবে না। এ হচ্ছে একজন জ্ঞানবান মানুষের কাজ। সেই ব্যক্তি আসলে সুখের জীবন যাপন করবে, দুশ্চিন্তা মুক্ত হবে, সামানিক টাকা যে যে বেঁচে চলবে অন্যায় কাল থেকে, হারাম কাল থেকে, অবৈধ কাল থেকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিশাহাওয়াত ওয়া হুফফাতিন নারু বিল মাকারিহ, হুফফাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ। জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে, জাহান্নামের চারিদিকে কি আছে? বড় আরামদায়ক জিনিস রয়েছে, ফুলের বাগান রয়েছে, জাহান্নাম আগুন, আর চারিদিকে কি? ফুলের বাগান। ফুলের বাগানে ঢুকলে আরাম, আরাম। যদি ভালো গার্ডেনে, ভালো পার্কে, যেখানে বিভিন্ন রকমের ফুল আর সুন্দর দৃশ্য রয়েছে, কত ঘোরাফেরা করতে মজা লাগে। এই জন্য মানুষ ঘোরাফেরা করতে যায়, বিকেলবেলা চললেন গার্ডেনে, পার্কে, কর্নিশে, দৃশ্য ভালো, যেখানে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেখানে ঘোরাফেরার জন্য গেলেন, কত মজা লাগে। তো জাহান্নাম হচ্ছে আগুন, আর তার চারিদিকে হচ্ছে ওই রকম ভালো সুন্দর দৃশ্য, যত রকমের পৃথিবীর ভোগবিলাসের কাজ, অন্যায়ের কাজ, ওগুলি শয়তান সুসজ্জিত করে পেশ করে মানুষের সামনে। হুফফাতিন নার বিশাহাওয়াত, জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে এই রকম ভোগবিলাসের বিষয়বস্তু দিয়ে, বিষয়াদি দিয়ে। সেই দিকে প্রলোভন বেশি হবে, যেতে ইচ্ছা বেশি করবে, পা উঠাতে বেশি ইচ্ছা করবে। পক্ষান্তরে জান্নাত সম্পর্কে নবী করিম কি বলেছেন? মহফাতিল জান্নাত বিল মাকারিহ, জান্নাতের চারিদিকে কষ্টদায়ক জিনিস রয়েছে, কাঁটা আর কাঁটা। জান্নাত ভিতরে অত্যন্ত সুন্দর জান্নাত, সুখময় স্থান, কিন্তু চারিদিকে কাঁটা আর কাঁটা, কন্টকযুক্ত রাস্তা। চলতে গেলেই কাঁটাকে চিন্তা করতে হবে, যে কোনখানে পা দিলে কখন যে কাঁটা লেগে যায়। সুতরাং সতর্ক, যখনই কোনো কদম উঠাবেন ব্যক্তি জীবনের ক্ষেত্রে, যে কোনো কাজ করছেন, করবেন না করবেন না, এই কদমটি উঠার আগে চিন্তা করে নিতে হবে, এই কাজটি করা যাবে যাবে না, আল্লাহ সন্তুষ্ট হবেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে না হবে না, এ হচ্ছে চিন্তা করে ধাপ ফেলা, নিজের কদমকে আগে বাড়ানো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক কাজকর্মের ক্ষেত্রে, একটা কাজ যে করতে যাচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, এ পদক্ষেপ নিতে হবে চিন্তা করে, যে এই পাটি আমি রাখবো না রাখবো না, আর কোনখানে রাখবো, রাখলে কষ্টদায়ক জিনিসগুলি দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। জান্নাতে পৌঁছিলে কষ্টদায়ক রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে, দুর্গম উপত্যকা রয়েছে সেখান দিয়ে অতিক্রম করতে হবে, কিন্তু খুব সতর্কে, যাতে করে আপনি শয়তানের শিকার না হয়ে যান, শয়তান আপনাকে শিকার না করে নিতে পারে, আপনাকে কাঁটায় নিমজ্জিত না করতে পারে, পাপাচারে, অন্যায় কাজে, হারাম কাজে লিপ্ত না করে দিতে পারে। তো দুনিয়া হচ্ছে কষ্টের জগৎ, এখানে যারা বেঁচে চলবে পাপাচার থেকে, শয়তান যে লোভনীয় জিনিসগুলি সুসজ্জিত করে রেখেছে জান্নাতের চারিদিকে, সেসব জিনিস থেকে যারা বেঁচে চলবে, ও আসলাহা, এবং এর মাধ্যমে জীবনে সংশোধন করবে, নিজের জীবনে সংস্কার করবে, ইসলাহ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই, ওলাহুম ইহজানুন, আর সে দুশ্চিন্তায় ভুগবে না, তার জন্য কোনো চিন্তা নেই, না ইহকালে না পরকালে, না কবরে না অন্য কোথাও, কোনো সোনা হাসরের মাঠে, আল্লাহ মিয়াজান, কোন দুশ্চিন্তা নেই তার। তো দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন হচ্ছে হায়াত তাইয়েবা, পাক পবিত্র আরামের জীবন। আসলে বেশি পয়সা হলে আরামের জীবন হয় না। দেখেন যাদের ঘরে পয়সা রয়েছে অধিকাংশ মানুষ টেনশনে ভুগছে, বেশি টেনশন তাদের। কিন্তু যে ব্যক্তি ইমানদার, মুত্তাকি পরহেজগার, যা কিছু আল্লাহ জুটিয়ে দিচ্ছে সামনে আসছে, ডাল ভাত লবণ ভাত, তাই তার জন্য আরামের বিষয়। আর যখন ঘুমাচ্ছে কোনো চিন্তা নেই, যখন এই বিছানায় লম্বা হলো সাথে সাথে ঘুম চলে আসলো, আবার যখন আজানের সময় হলো নামাজের সময় হলো আবার উঠে পড়লো, তাহাজ্জুদের সময় হলে আবার উঠে পড়লো, আরামে উঠে পড়লো, কোনো চিন্তা নেই। যখন ঘুমাতে যাচ্ছে বিছানে না চিন্তা রয়েছে না ঘুম ভাঙছে, তখন কোনো চিন্তা আছে? কত আরামের জীবন। পক্ষান্তরে যাদের কাছে যথেষ্ট পরিমাণ পয়সা রয়েছে, যাদের কাছে বড় ধরনের নেতৃত্ব রয়েছে, যাদের কাছে দুনিয়ার দুনিয়ার যে ভোগবিলাসের বিষয়বস্তু রয়েছে সেসব রয়েছে, তাদের মাথা মগজে দুশ্চিন্তা বেশি, বিভিন্ন রকমের চিন্তা তাদের, চিন্তার শেষ নেই। এখানে কি হবে, এই কাজটি করতে যাচ্ছি কি যে হবে না হবে, এই কাজটিতে ঢুকে পড়েছি, এইরকম করছি, এইরকম সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, সমস্যার শেষ নেই, দুশ্চিন্তার শেষ নেই। তাহলে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন কখন হবে? যখন আল্লাহ সাথে আমাদের সম্পর্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক, যে ব্যক্তি সৎকর্মশীল হবে, ভালো কাজ করবে, ভালো কাজ হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ। ভালো কাজের জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক কাজ, এ হচ্ছে ভালো কাজ। ভালো কাজের ক্ষেত্রে দুটি শর্ত মনে রাখতে হবে, খেয়াল খুশি ভালো কাজ নাই, যে ভালো কাজ আজকে ছবি না করছি, ছবি না পড়ছি, ভালো কাজ, শবে বরাত আসছে, শবে বরাত করছি, ভালো কাজ, শবে মেরাজ আসছে, মেরাজের রাত্রে রাত্রি যাপন করছি, ভালো কাজ, না না না। ভালো কাজ কোন কাজ? যে কাজটি একমাত্র আল্লাহর জন্য হবে। ভালো কাজ এই নাই যে মাজারে গিয়ে সিজদা করছি আর বলছি ওলি আউলিয়া সম্মান প্রদর্শন করলাম। ভালো কাজ এই নাই যে কাবার ওপরে গেলাপ চড়ানো হচ্ছে, আমরা পীর সাহেবের মাজারে গেলাপ চড়াইলাম, এই ভালো কাজ নাই। ভালো কাজ কোন কাজটি? যেটি আল্লাহর জন্য হবে, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য নাই। এক নম্বর শর্ত, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ তরিকা মোতাবেক হইতে হবে, এই তাহলে ভালো কাজ। মানুষের খেয়াল হবে ছেড়ে দাহিনী ভালো কাজ, না হইলে মানুষ যত মানুষ তত মত, একজন বলবে এই কাজটি ভালো, আরেকজন না এটা ভালো না, ঠিক না? দেখেন আজকে কোন কোন দেশে এখানকার বারশো মারা যাওয়াতে 7 দিন পর্যন্ত ছুটি, কোনো জায়গায় 3 দিন ছুটি, কোনো জায়গায় ছুটি নাই, নানা ভাষা নানা মত, ওর এটা সাবজেক্টই নাই। একটা সাধারণ মানুষ 300-400 টাকা বেতন পায়, কোন রকম তোমার পেটের চিন্তা করো তুমি, তুমি আর দুনিয়াতে পেটের চিন্তা করো হালাল তরিকাতে, আর তুমি পরকালের কথা চিন্তা করো, তোমার কি হবে? তারপরে এখানে একেবারে তর্ক আর বহস আমাকে একবার এসে শোনাচ্ছে, হ্যাঁ এটা ঠিক নয়, কি জন্য ছুটি সেখানে হবে না, হ্যাঁ কেউ বলছে এই ছুটি কেন বেশি হবে, কেউ বলছে ছুটি কেন হবে না। দেখেন সেটা তার সাবজেক্ট নয়, তার কোনো কাজেরই নয়, সেই নিয়ে পড়ে আছে, চিন্তা করতে পেরেছেন? তাহলে মানুষের যদি খেয়ালের উপরে ছেড়ে দেওয়া হইতো কাজকর্মকে, ভালো আর মন্দের বিবেক বিবেচনার উপর মানুষের ছেড়ে দেওয়া হইতো, আল্লাহর পক্ষ থেকে ভালো এবং মন্দের দিক নির্দেশনা যদি না দেওয়া হইতো, তাহলে মানুষ লড়াই ঝগড়াতে এমনি করেছে, আল্লাহর রাসূলের বিধান থাকা সত্ত্বেও যদি মানুষের উপর ছেড়ে দেওয়া হইতো সবসময় লড়াই ঝগড়া করতে থাকতো, শুধু এই জন্য মারকাট করতে থাকতো, কেউ বলছে ভালো, কেউ বলছে ভালো নাই, কেউ বলছে খারাপ, কেউ বলছে ভালো, এই করতে থাকতো। তো আল্লাহ রাব্বুল্লাহ বলছেন যে ব্যক্তি সৎকর্মশীল হবে, সে পুরুষ হোক আর নারী হোক, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল্লাহ সমান মর্যাদা দান করেছেন। কর্মক্ষেত্রে আল্লাহ ভাগ করে দিয়েছেন, মহিলা বাড়িতে কাজ করবে, অফিস আদালতে নয়, রাস্তাঘাটে নয়, রোড তৈরি করবে মহিলা ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের সারাদিন, হ্যাঁ পেট্রোল খনি থেকে বের করে মহিলা, বুঝতে পারছেন, ড্রাইভিং করবে মহিলা, রাস্তা ক্লিন করবে মহিলা, এই কাজের জন্য না, আল্লাহ কর্মক্ষেত্র ভাগ করে দিয়েছে, মহিলা তুমি বাড়িতে কাজ করো, তোমার মান সম্মানের সাথে, এখানে তুমি মূল্যবান বস্তু, তুমি বাড়িতে থাকো, আর বাড়িতে অনেক কাজ রয়েছে যে কাজটি তুমি করতে পারবে, পুরুষের দ্বারা বাড়ির কাজ সামলানো সম্ভব নয়, তোমার কাজ, এই সাবজেক্ট তোমার বাড়িতে, আল্লাহ ভালো করে জানছেন কার কোনটি সাবজেক্ট। পুরুষ তোমরা বাইরের কাজ করো, তোমরা বাড়ির কাজ করতে পারবে না, এত ঝামেলা বরদাস্ত করতে পারবে না, বাইরের কাজ করো তুমি, রোদে বাতাসে রাস্তাঘাটে কলকারখানায় পুরুষ তুমি কাজ করো, আল্লাহ ভাগ করে দিয়েছে। কিন্তু আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে আল্লাহ সমান মর্যাদা দান করেছেন, মিন যাকারিন আও উনসা, আল্লাহ স্পষ্ট করেছেন, ভালো কাজ মহিলাই করুক আর পুরুষ করুক, আল্লাহ সমান মর্যাদা দান করেছেন। যেমন নেকি হাসিল করবে একজন পুরুষ, তেমন সমানভাবে নেকি হাসিল করবে একজন মহিলা, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ কোরআন আরেকটি আয়াতে বলছেন ইন্নিল্লা উদি আমাল আমিল মিনকুম মিন যাকারিন আও উনসা। কোরআনের দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী একসাথে বয়ান করেছেন যে আমি কারো আমলকে বিনষ্ট করি না, সে পুরুষ হোক আর নারী হোক, আমল করলে সমান মর্যাদা পাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মিন যাকারিন আও উনসা, তো যদি সৎ কর্মশীল হয় সে নারী হোক আর পুরুষ হোক, ও হ মুমিন ইমানের অবস্থায়। দ্বিতীয় শর্ত তাহলে সৎকর্মশীলের সাথে ইমান হইতে হবে, ইমান ছাড়া ভালো কাজ কোনো কাজে আসবে না, কারণ ফাউন্ডেশন নেই, ভিত নেই। আল্লাহ বলছেন ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, তাহলে আমি তাকে শান্তির জীবন দান করব, হায়াত তাইয়িবা, পাক পবিত্র জীবন, দুশ্চিন্তা মুক্ত জীবন, শান্তির জীবন, যাতে থাকে মানসিক শান্তি, ভবিষ্যৎ উজ্জ্বল, এইরকম জীবন, হায়াতান তাইয়িবা। হায়াত তাইয়িবা বর্তমানও শান্তি আর ভবিষ্যতেও শান্তি, ভবিষ্যৎ উজ্জ্বল, এ হচ্ছে হায়াত তাইয়িবা। আর হায়াত তাইয়িবা নয় যে ক্ষণিকের জন্য খুব আয়েশ আরাম, খুব আয়েশ আরাম, পয়সা অঢেল পয়সা, নেতৃত্ব এমন নেতৃত্ব, এরকম নেতৃত্ব আর কেউ পায়নি, ফেরাউন আর কারণের মতো, হ্যাঁ হামানের মতো, হ্যাঁ না, এ হায়াত তাইয়িবা না। হায়াত তাইয়িবা হচ্ছে যে যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে মানসিক শান্তি আর ভবিষ্যৎ তার উজ্জ্বল। আল্লাহ হায়াত তাইয়িবা দান করবেন মুমিন এবং যারা সৎকর্মশীল তাদের। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদেরকে আমি উত্তম প্রতিদান দান করব, তাদের আমলের, তাদের কর্মের উত্তম প্রতিদান দান করব। এই যে দুশ্চিন্তা, আজকে এই বিষয়বস্তু দুশ্চিন্তা বলছিলাম, দুশ্চিন্তা বাংলাতে আমরা দুশ্চিন্তায় বলি, কিন্তু আরবিতে এর জন্য একাধিক শব্দ রয়েছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই বিখ্যাত একজন মুহাদ্দিস আলেম, তিনি এই শব্দগুলির মধ্যে পার্থক্য করেছেন। মানুষের দুশ্চিন্তা অনেক সময় অতীতের কোনো কাজকর্মের জন্য হয়, টেনশন হয় না, অতীতের কাজ করে, একটা কাজ হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, ভুল হয়েছে বা চরম ক্ষতি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার জন্য ওই মগজ থেকে কথাগুলি বের হচ্ছে না যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, দুশ্চিন্তা টেনশন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লস খেয়ে গেছেন অথবা মারাত্মক ভাবে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ইত্যাদি, যার জন্য ওই ওই অবস্থা, মানে মানসিক ডিফেক্ট আপনার অতীতের কোনো একটি বিপদের কারণে, এইরকম দুশ্চিন্তাও আছে। আর এর ভাষা, এর নাম আলাদা। আর বর্তমান, অনেক সময় বর্তমান দুশ্চিন্তা, অতীতে কিছু ছিল না কিন্তু বর্তমান আপনি খুব দুশ্চিন্তায় রয়েছেন, দুশ্চিন্তা। আর অনেক সময় বর্তমানেও খুব সুখে আছেন, অসুবিধা নেই, কিন্তু ভবিষ্যতের জন্য এমন কিছু আশঙ্কার বিষয়বস্তু আপনার সামনে চলে এসেছে, মগজে ঢুকে গেছে যে ভবিষ্যৎ আমার কি হবে, হয় না এরকম? এখন ঠিক আছে কিন্তু ভবিষ্যৎ চিন্তা করছেন, যা আমি সামনে যা দেখতে পাচ্ছি তাতে আমার ভবিষ্যৎ খুব খারাপ, কি হবে আমার, শত্রু এমন বেড়ে গেছে যে বাড়ি থেকে বের হলে জানি না যে কি হবে। এখন ঠিক আছেন, বাড়িতে আছেন, আরামে আছেন, কিন্তু শত্রু দল এত বেড়ে গেছে যে রাস্তাঘাটে বের হলে চিন্তা যে কখন যে আমাকে মেরে দিবে, কখন যে আমাকে মেরে দিবে, কখন যে কি হবে আমার, হ্যাঁ বিভিন্ন রকম চিন্তা। এই চিন্তাগুলি সম্পর্কে আলোকপাত করব, বিভিন্ন রকম চিন্তা। এই ক্ষেত্রে আরবিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে হুজুন, হুজুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুন থেকে আল্লাহর আশ্রয় কামনা করেছেন, পানা চেয়েছেন, দোয়া শিখেছেন, বেশি বেশি দোয়া করতেন। হুজুন মানে অতীতের কোন বিপদ আপদের উপর দুশ্চিন্তা করা, অতীতে যা হয়ে গেছে তার উপর হুজুন বলা হয়। আর বর্তমানে কোন যদি দুশ্চিন্তা হয়, বর্তমানে এমন অবস্থা আপনার চলছে যাতে দুশ্চিন্তা, একে বলা হয় গম, গম। আর ভবিষ্যৎ, এখন ঠিক আছে কিন্তু ভবিষ্যৎ ভয় করছেন, কি হয় না হয়, কি হয় না হয়, এই নিয়ে টেনশন, ঘুম আসে না, ঘুম আসে না, কি হয় না হয়, একজন চোর চুরি করেছে বা একজন খুনি খুন করেছে, আর তারপরে সবসময় চিন্তা লাগা আছে যে আমি খুন করেছি, তার লোকদেরকে যদি তারা যদি জানতে পারে, অথবা সরকারের এতে যদি আমি ধরা খেয়ে যাই, যদি আমি আসামি হিসাবে লিস্টেড হয়ে যাই যে হ্যাঁ এই কাজ এই করেছে, তাহলে কি হবে না, আর ঘুমাচ্ছে না, তার কোনো শান্তি নেই, তার কোনো আরাম নেই তার ভবিষ্যতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে বলে হাম আরবিতে, তাহলে হুজুন আর গম আর হাম সবগুলি দুশ্চিন্তা, আমরা বলি সব দুশ্চিন্তা, টেনশন। আজকে সারা বিশ্বে সবচাইতে বড় রোগ হচ্ছে এই দুশ্চিন্তা, আর এই রোগে সবচাইতে বেশি ভুগছে কাফের, আল্লাহ দ্রোহী, যারা আল্লাহ বিশ্বাসী নাই, পরকালে বিশ্বাসী নাই। আর তারপরে ভুগছে ওই রকম নামধারী মুসলিম যাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই, তারা এসব দুশ্চিন্তায় বেশি ভুগছে। আর একজন মুমিন, সত্যিকার মুমিন হলে দুশ্চিন্তা আসলে ক্ষণিকের জন্য আসবে, সাথে সাথেই দূর হয়ে যাবে। কেমন করে দূর হবে, প্রতিকার কি, ইনশা আল্লাহ তাআলা সময় যতটুকু আমাদের সাথ দিবে আলোচনা করব। তো বিভিন্ন রকমের চিন্তা হয়ে থাকে, কিছু চিন্তা আছে, কিছু দুশ্চিন্তা আছে যেগুলি ভালো, ভালো চিন্তা, চিন্তা চিন্তায় চিন্তিত কিন্তু ভালো চিন্তা, প্রশংসিত চিন্তা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন মানব জাতিকে নিয়ে। যে হায়, যাদেরকে হেদায়তের জন্য আমাকে শেষ রাসুল করে আল্লাহ পাঠালেন তাদেরকে আমি কলিমা পড়িয়ে কি করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব, এই চিন্তায় এত পরেশান তিনি থাকতেন যে কোরআনে কারিমে দুইটি এ সম্পর্কে আয়াত রয়েছে, লাআল্লাকা বাখে ও নাফসাকা। আল্লাহ সম্বোধন করে নবীকে বলছেন সূরা কাহফের আয়াত, লাআল্লাকা বাখে ও নাফসাকা, হে নবী মনে হচ্ছে তুমি নিজেকে ধ্বংস করে দিবে তাদের জন্য চিন্তা করতে গিয়ে, যে অমুসলিমরা মুসলিম হচ্ছে না কেন, এরা জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসছে না কেন। ইন্নামি উমিনু বিহাযাল হাদিস, এই হাদিস অর্থাৎ আল কোরআনের প্রতি তারা যদি ইমান না নিয়ে আসে তো মনে হচ্ছে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে। সূরা শুরা রয়েছে, লাআল্লাকা বাখে ও নাফসাকা, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, তারা যে মমিন হচ্ছে না মুসলিম হচ্ছে না এর কারণে মনে হচ্ছে নিজেকে তুমি ধ্বংস করে ফেলবে। তুমি এতদূর চিন্তা করা, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, তাহলে এই চিন্তা কিসের জন্য, পেটের জন্য, নিজের পদোন্নতির জন্য, নেতৃত্বের জন্য, না উম্মতের জন্য, মানব জাতির জন্য। এইরকম চিন্তা একজন দায়ীর, একজন আল্লাহর নেক বান্দার, একজন গার্জেন অভিভাবকের, যে আমার স্ত্রীকে কি করে সৎ পথে রাখবো, কেন এর ত্রুটি এই, দেখি শিথিলতা, দেখি পর্দায় শিথিলতা, দেখি নামাজে শিথিলতা, দেখি তার ধার্মিকতায়। ছেলে মেয়েদের ক্ষেত্রে চিন্তিত, আমার ছেলেরা এখন সাবালক হতে যাচ্ছে, মেয়েরা সাবালিকা হতে যাচ্ছে, এদেরকে নামাজের কথা বলছি, এদের মধ্যে কেন ওই ধার্মিকতা আসছে না, তাকওয়া আসছে না যেটা আমি কামনা করছি তাদের কাছ থেকে, এই জন্য চিন্তা। জি ভালো চিন্তা, এই চিন্তা ভালো চিন্তা, এই জন্য সে স্বভাব পাবে। আর কতের চিন্তা রয়েছে, এগুলি হচ্ছে প্রশংসিত চিন্তা, গুনার কারণে অতীতে ভুল হয়ে গেছে, চিন্তিত আল্লাহ আমার গুনাহ মাফ হলো কিনা, সংশোধন করেছে, তওবা করছে আল্লাহর কাছে, আবার তওবা করার পরে সে শঙ্কিত চিন্তা করছে যে আল্লাহ আমি তওবা করছি কিন্তু আল্লাহ আমার গুনাহ মাফ হলো কিনা, এই ভুলগুলি হয়ে গেছে, কত আমার নামাজ ছুটে গেছে, কত জামাত ছুটে গেছে, কত রকমের আমার অন্যায় ভুল হয়েছে, কত হয়তো কত লোকের হয়তো হক আমার কাছে থেকে গেছে, কত লোকের সাথে খারাপ আচরণ করেছি, তাদেরকে সাথে আর দেখা সাক্ষাৎ হবে না, সুযোগ সুবিধা হবে না যে তাদের কাছে মাফ নেব, তাদের কাছ থেকে আমি ক্ষমা নেব, তো আল্লাহ কিভাবে আমার এই গুণাগুলি মাফ হবে, এর জন্য চিন্তিত। তাহলে এর জন্য চিন্তিত হলে এটি প্রশংসিত, এই জন্য যে সে তার জীবনে সংশোধন করবে এবং যথাসাধ্য এর প্রতিকার করার চেষ্টা করবে, যে আল্লাহর কাছে কি করে আমার ক্ষমা হয়ে যায়, যদি সেই লোকগুলিকে পেয়ে যায় তাদের কাছ থেকে আমি মার্জনা কামনা করবো, আমি করেছি গীবত, আমি করেছি চুগলখড়ি, আমি করেছি এই অন্যায়গুলি, তার এগুলি হচ্ছে প্রশংসিত চিন্তা। আর কতের চিন্তা আছে যেগুলি প্রশংসিত নয়, আর এগুলি হচ্ছে আজকালকার দুশ্চিন্তা, আজকাল জীবনে দুশ্চিন্তা এগুলি। তার মধ্যে যেমন চিন্তা, সাথী সঙ্গীরা রয়েছে কর্মক্ষেত্রে হোক অথবা এক রুমে থাকছেন, একই গ্রামে বসবাস করছেন, একই বাড়িতে পাঁচ ভাই সাত ভাই থাকছেন, আর আপোষে দ্বন্দ্ব, জুলুম, একে অন্যের উপর জুলুম করছে, আপনি মজলুম নির্যাতিত, আপনার উপর অন্যায় হচ্ছে, আপনার বস অথবা আপনার চাইতে শক্তিশালী আপনার সহকর্মী হলেও, আপনার সহপাঠী সহকর্মী রুমের সাথী হলেও সে আপনার উপর অন্যায় করে, এই জুলুম অত্যাচারের কারণে চিন্তায় বিভিন্ন রকম ভাবে আপনার উপর জুলুম অত্যাচার হচ্ছে, তার জন্য চিন্তিত যে কি করে এখানে বসবাস করব, কি করে এর সাথে সময় কাটাবো, কি করে এর সাথে কাজকর্ম করব, কি করে এর অধীনে কাজ করবো, ইত্যাদি, এরকম চিন্তা স্বাভাবিক সাধারণ মানুষদের। এছাড়া দুনিয়াবী চিন্তা, যেমন দুনিয়ার মুসিবত, বিভিন্ন রকমের বালা মুসিবত, বিপদ আপদ, সে দুর্ঘটনায় কোনো দুর্ঘটনা হোক, দুর্ঘটনা হয়ে গেছে, হসপিটালে পড়ে রয়েছেন, অসুস্থ রয়েছেন অথবা বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়েছেন, রোগাক্রান্ত, এগুলি চিন্তা। এমন রোগ যে রোগগুলিতে মানুষ বেশি চিন্তিত হয়, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কিন্তু তেমন চিন্তার বিষয় না, কিন্তু আল্লাহ না করে কারো যদি বড় ধরনের রোগ হয়, স্টোন হয়ে গেছে, পাথর হয়ে গেছে, অপারেশন করতে হবে, কিডনি নষ্ট হয়ে গেছে, চিন্তা, এই সব চিন্তাগুলি যেগুলি মারাত্মক রোগ, এই চিন্তাগুলি এমন চিন্তা যে চিন্তাগুলি আপনার ঘুম হারাম করে দিচ্ছে, কি হবে আমার, কি হবে, এই নিয়ে এত চিন্তার চিন্তা যে ঘুম হারাম হয়ে গেছে, এমনকি খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন আপনি, এমনকি মানুষের সাথে কথা বলতে গিয়ে আপনার ব্যালেন্স ঠিক নেই, ব্যালেন্স লেস হয়ে পড়েছেন, বেশি চিন্তা করতে গিয়ে মানুষ এতদূর পৌঁছে যায়, এমনকি আত্মহত্যা করে দিচ্ছে, করছে না, এরকম মারাত্মক রোগে রোগাক্রান্ত যারা অনেকে আত্মহত্যা করছে, আল্লাহ পরকালে বিশ্বাস তাদের দুর্বল, ইমান এবং আমলের দুর্বলতা, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টিতে তাদের দুর্বলতা, তাকদীরের উপর ইমানের ক্ষেত্রে তাদের দুর্বলতা, যার পরে আত্মহত্যা করছে, বান বন্যা হয়ে গেল, তারপরে ফসল আদি সব নষ্ট হয়ে গেল, কত লোক আত্মহত্যা করছে আমাদের দেশে, এরকম ঘটনা শোনা যায় পত্রপত্রিকায়। তো এগুলি হচ্ছে পার্থিব বালা মুসিবত এবং বালা মুসিবতের কারণে দুশ্চিন্তা। অথবা ছেলেরা রয়েছে, কিন্তু ছেলেরা সাবালক হয়েছে আর সবাই আপনাকে কষ্ট দিচ্ছে, এক কে ছেলে ভালো হলো না, দুশ্চিন্তা, বর্তমানেও দুশ্চিন্তা এবং ভবিষ্যতের জন্য চিন্তা করেছেন যে হায় এই বয়সে, এখন তো আমার চল্লিশ পঞ্চাশ বছর বয়স, এখন ছেলেগুলি এইরকম অবদ্ধ, তাহলে ষাট সত্তর বছর যদি বয়স হয়ে যায় তো কি হবে আমার, এই ছেলেগুলি দেখছি আমাকে দেখবে না, বাড়ি থেকে বরং ধাক্কা দিয়ে বের করে দেবে, কি হবে ভবিষ্যৎ বলে চিন্তা, এই টেনশন, ছেলে মেয়ে নিয়ে টেনশন। অথবা স্ত্রী ভালো নয়, স্ত্রী ভালো নয়, এই নিয়ে চিন্তা দুশ্চিন্তা যে হায় এই স্ত্রীকে নিয়ে কি করে পরে খাবো, কি করে এর সাথে জীবনযাপন করবো, দুশ্চিন্তা। অথবা স্ত্রীর স্বামীকে নিয়ে চিন্তা, স্বামী জালেম, অত্যাচার করে, স্বামী হচ্ছে পাপিষ্ঠ অপরাধী, স্বামী অন্যায় করে, স্বামী মদপান করে, স্বামী ব্যভিচার করে, স্বামী দুষ্ট, স্বামী জুলম অত্যাচার করে, মারধর করে, মহিলার জন্য চিন্তার বিষয়। এগুলো হচ্ছে পার্থিব বালা মুসিবতের কারণে দুশ্চিন্তা, যার কারণে স্ত্রীকে ঘুম হচ্ছে না যে আমার এই স্বামীকে নিয়ে কি করে আমার জীবনযাপন হবে, আর এর কাছ থেকে যদি তালাক নিই তারপরে আমার কি হবে, ভবিষ্যৎ কোথায় আমি গিয়ে আমি আশ্রয় নেব, বিভিন্ন চিন্তা। ভাইরাও ভালো না, বাবা মারা গেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলি চিন্তা ভবিষ্যৎ। দেখেন ভবিষ্যৎ চিন্তা, বর্তমানে মানুষ দুশ্চিন্তায় চিন্তিত হয় আর ভবিষ্যতের ক্ষেত্রে বিভিন্ন রকমের চিন্তা। মা রয়েছে, বড় বাবা রয়েছে, কিন্তু ভাইরা ভালো নয়, আপনি একা কি করবেন, তাদের কি করে আমি দেখাশোনা করবো, অন্যান্য ভাইরা সব অবাঞ্ছিত ভাই, তাহলে কি করে আমার মা বাবার যথাযোগ্য খেদমত হবে, সেবা হবে, এই নিয়ে দুশ্চিন্তা। তো দুশ্চিন্তা ছেলে মেয়ে না ভালো, আজকাল অধিকাংশ মানুষ বিলম্ব করে বিয়ে শাদী করছেন, করছেন না, চল্লিশ না হলে বিয়েই করবেন না, চল্লিশ কি ও শর্ত হচ্ছে, চল্লিশ নয়, পায়ে না দাঁড়ালে বিয়ে করবেন না, আর পায়ে দাঁড়াইতেও পারে না, বিয়েও করতে পারে না, ঠিক কিনা, পায়ে দাঁড়াইতেও পারে না ও, মানে পায়ে দাঁড়ানো মানে ওর গাড়ি বাড়ি নারী হাতি এসব হইতে হবে, পায়ে দাঁড়ানো মানে সাহাবাহিক রাম সালাফে সালেন যেমন পায়ে দাঁড়িয়েছেন, মোহরের পয়সা হয়ে গেছে, বিয়ে করে নিয়েছেন, না ও করবে না, ও পায়ে দাঁড়াবে, দাঁড়াতে দাঁড়াতে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেল, তখন বিয়ে করলো, একটা ছেলে জন্মালো, তখন বয়স তার পঞ্চাশ, আর ছেলে যখন পাঁচ বছর তখন তার পঁচপন্ন বা ষাট বছর বয়স, এখন দেখছি আমি তো কবর এক পা দিয়ে দিচ্ছি, দাড়ি মোট সব সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এখন আমার এই নাবালক ছেলে মেয়েদের কি হবে, এই নিয়ে দুশ্চিন্তা, তার এই দুশ্চিন্তা কি হবে আমার ছেলে মেয়েদের। আর আমাদের দেশের প্রেক্ষাপটে যদি মেয়ে থাকে, মেয়ে আছে, শেষ মরমর অবস্থা, অসুস্থ মানুষ, বয়স ষাট হয়ে গেছে, একটিও মেয়ের বিয়ে দেয়নি, চারটি পাঁচটি মেয়ে, এই দুশ্চিন্তা, মেয়েগুলির বিবাহ দিব কি করে, এক একটি মেয়ের বিয়ে দিলে যৌতুক দিতে দিতে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা খরচ হবে এক একটা মেয়ের পিছনে, কি করে বিয়ে, এই দুশ্চিন্তা, দুশ্চিন্তা শেষ না, এও দুশ্চিন্তা, যার কারণে অনেক মা বাবার মেয়েদের মা বাবার ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া হারাম করে ফেলেছে, কোনো শান্তি নেই জীবনে, কি করে মেয়েগুলির বিয়ে দেব, দুশ্চিন্তা। তো এইরকমের অনেক দুশ্চিন্তা রয়েছে, দুশ্চিন্তা ঋণের কারণে, যারা ঋণী হয়ে যায়, শুনেছেন এরকম ঘটনা, ঋণী হওয়ার কারণে আত্মহত্যা করেছে, ফাঁসি থেকে ঝুলে গেছে, কিসের কারণে, অনেক ঋণ হয়ে গেছে, এখন লোকজন পরেশান করেছে, তখন কি আর করবে, ওই একটি উপায়, এই উপায় যে জীবন না থাকলেই ভালো, কেউ আর চাইতে পারবে না টাকা পয়সা, ঠিক না, আত্মহত্যা করেছে ঋণের কারণে, দুশ্চিন্তা, দুশ্চিন্তা, স্বপ্ন দেখে দুশ্চিন্তা হয়। শয়তান অনেক সময় মমিন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য রাত্রে স্বপ্ন দেখছেন যে আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে, হ্যাঁ, ছেলে মেয়ে সব মারা গেছে, এরকম স্বপ্ন অনেক সময় মানুষ দেখে, দেখার পরে এমন দুশ্চিন্তার দুশ্চিন্তা, চিন্তা শেষ নেই, টেলিফোন যোগাযোগ না থাকে, তাহলে চিঠিপত্র আসতে আর যেতে, আপনি চিঠি লিখলেন আর জবাব আসলো, এই কয়েক বছর আগেরই কথা বলছি, বাংলাদেশ থেকে যোগাযোগের জন্য পনেরো দিন বিশ দিনের প্রয়োজন, তাহলে এই কয়টা দিন আপনার ঘুম হারাম হয়ে গেছে, ভাই কি হলো আমি এরকম স্বপ্ন কেন দেখলাম, এরকমই কি হয়ে গেল নাকি, দুশ্চিন্তা, দুশ্চিন্তা, বিভিন্ন রকমের দুশ্চিন্তা পৃথিবীতে হয়ে থাকে, দুশ্চিন্তা মানুষের হয় কখন, যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, ভালো মানুষ আপনি, সৎ মানুষ, কিন্তু আপনাকে এমন মিথ্যা চাপিয়ে দেওয়া হয়েছে, আপনাকে চোর সাব্যস্ত করে দেওয়া হয়েছে, আপনাকে সন্ত্রাসী সাব্যস্ত করে দেওয়া হয়েছে, দুশ্চিন্তা, একজন নিরীহ মানুষ আপনাকে চোর ডাকাত সন্ত্রাসী সাব্যস্ত করে দেওয়া হয়েছে, দুশ্চিন্তার শেষ নেই, ভাই আমার কি হবে, আমি এত সোজা হয়ে চলার চেষ্টা করি, এত ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করি, তারপরে চোর সাব্যস্ত হয়ে গেল, আর ঘুম হয় না, তো দুশ্চিন্তার শেষ নয়, এগুলি হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তার এলাজ, চিকিৎসা, প্রতিকার কি, দুশ্চিন্তা কেমন করে একজন মমিন মানুষ দূর করবে, কাফের সামনে কোনো অস্ত্র নেই, আপনার সামনে অস্ত্র আছে, আপনার সামনে চিকিৎসা আছে, প্রতিকারের ব্যবস্থা আছে, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, কোরআন এবং সুন্নাহ যদি অধ্যয়ন করেন তাহলে এই দুশ্চিন্তার প্রতিকারের ব্যবস্থা পাবেন আপনি। প্রথম অস্ত্র দুশ্চিন্তা দূর করার জন্য তা হচ্ছে আপনার ঈমান, ঈমানী শক্তিকে মজবুত করা, ঈমানী অস্ত্রে সুসজ্জিত হওয়া, আপনার ঈমান মজবুত করতে হবে, অটল ঈমান হইতে হবে, ঈমান হতে হবে আল্লাহর উপর, কিভাবে, যখন দুশ্চিন্তা হবে সবকিছুই আল্লাহর হাতে, বলুন আপনার উপর কে জুলম অত্যাচার করছে, আপনার সাথে খারাপ আচরণ হচ্ছে, যে কোনো এমন কিছু হচ্ছে বা আপনার পৃথিবীতে আপনার বিভিন্ন রকমের চিন্তা, এছাড়াও অনেক চিন্তার দিকে ইঙ্গিত করলাম, এইরকম ছেলে মেয়ে রয়েছে, নাবালক রয়েছে, আর আপনি বুড়ো হয়ে গেছেন, কি হবে এদের ভবিষ্যৎ, এদের লেখাপড়া রয়েছে, এরা মানুষ হবে কখন, এদের কি যে হবে, আমি যদি মরে যাই, দেখেন একজন মানুষ কত চিন্তা করে, আমি যদি মরে যাই এই ছেলে মেয়েগুলো কে দেখাশোনা করবে, কত রকম চিন্তা মানুষের, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে যদি আল্লাহর উপর ইমান মজবুত থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সবার মালিক, আল্লাহ সবার রিজিক দাতা, আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন তেমন আমার ছেলে মেয়েদেরকেও সৃষ্টি করেছেন, আল্লাহর হাতে যেমন আমার জীবন রয়েছে, ওই জালেম যে আমার উপরে জুলুম করছে, আমার সাথে দুর্ব্যবহার করছে, তারও মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তাও আল্লাহ প্রত্যক্ষ করছেন। এইভাবে আল্লাহ সম্পর্কে আপনি চিন্তা করুন, আল্লাহর ক্ষমতাকে চিন্তা করুন। একজন জালেমের যখন ক্ষমতা চিন্তা করছে, জালেম আমার চাইতে শক্তিশালী জুলুম করছে, তখন তার উপর যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার কথা চিন্তা করুন, তাই না? যখন বনি ইসরায়েলদের দুর্বলতার কথা, মুসা আলাইহিস সালামের দুর্বলতার কথা দেখবেন ইতিহাস, তখন চিন্তা করে দেখুন ফেরাউনের জুলুমের কথা যখন চিন্তা করবেন, তখন তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কথা চিন্তা করুন যে কিভাবে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন, তাই না? তো এইভাবে যখন আপনার ইমানকে শক্ত করবেন, ইমান শক্ত করতে হবে তাকদীরের উপর, ইমান শক্ত করতে হবে পরকালের উপর, লক্ষ্য উদ্দেশ্য টার্গেট পরকাল, ক্ষণিকের জীবন, দুনিয়ার জীবন, সুখে থাকলে এই জীবন শেষ হয়ে যাবে, আর দুঃখে থাকলে এই জীবন শেষ হয়ে যাবে, এই জীবনের কোনো কিছু সাথে যাবে না, যাবে সাথে যাবে। বাদশাহ হারুন রশিদ বাদশাহ ছিলেন, কিরকম বাদশাহ ছিলেন, আজকালকার বাদশার মতো বাদশাহ, কেমন বাদশাহ আপনাকে শুধু একটু ইঙ্গিতে বলছি, পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে চীন পর্যন্ত তার বাদশাহী, রাজধানী বাগদাদে, কিন্তু তার এই বিস্তর রাষ্ট্র, তার খলিফাতুল মুসলিমিন তিনি। তিনি যখন ইন্তেকাল করছেন, তার জীবনে বর্ণনা করা হয়েছে যে তিনি বলেছিলেন যে দেখো যখন আমার লাশ জানাজা নিয়ে যাবে কবরস্থানে, তখন আমার হাত দুটিকে কাফনের বাইরে খুলে রাখি যাতে লোকজন দেখতে পায় যে হারুন রশিদ এত বড় খলিফা হওয়া সত্ত্বেও, এই বিশাল জগতের খলিফা, রাষ্ট্রনেতা, খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও খালি হাতে কবরে গেছে। জি, তো যখন আপনার ইমান এইরকম হবে যে যতই কিছু হোক না কেন পৃথিবীতে একদিন খালি হাতে যেতেই হবে, কেউ সাথে করে পৃথিবীর এসব নিয়ে যাবে না, না নেতৃত্ব নিয়ে যাবে, না টাকা পয়সা নিয়ে যাবে, না ধন সম্পদ নিয়ে যাবে, না জুলুম অত্যাচার করে কিছু নিয়ে যেতে পারবে, কিছু নিয়ে যেতে পারবে না, বরং আমলটুকু সাথে যাবে, ভালো আমল হলেও সাথে যাবে আর খারাপ আমল হলেও সাথে যাবে। এই চিন্তা যখন করবে, ইমান এইভাবে মজবুত যখন করবে, এবং যত ইমান ভালো হবে তত আমল ভালো হবে, মনে রাখবেন যত ইমান ভালো হবে তত আমল ভালো হবে। ইমান সুন্দর না হলে আমল কোনোদিন সুন্দর হয় না, ক্ষণিকের জন্য আমল হয়তো ভালো করছেন কিন্তু না ওই আমল লাস্টিং করবে না যদি ইমান আপনার মজবুত না হয়। তো প্রথম প্রতিকার হচ্ছে চিন্তা দূর করার বা চিন্তা মুক্ত হওয়ার ইমান, এবং তার সাথে সাথে সৎ আমল। সৎ আমল সম্পর্কে আগে বলেছি কেমন করে আপনার আমল সৎ হবে, আয়াত এর আগে বলেছি যে আল্লাহ পবিত্র জীবন দান করবেন, শান্তির জীবন যাপন দান করবেন, মান আমেলা সালিহান, যারা ভালো কাজ করে মুমিন হয়ে। দ্বিতীয় উপায় চিন্তা মুক্ত হওয়ার তা হচ্ছে যে আপনার দৃষ্টি থাকতে হবে সব সময় এদিকে যে আমার উপর যা বিপদ আপদ আসছে, বালা মুসিবত আসছে, বা এই যে চিন্তা হচ্ছে এগুলির মাধ্যমে আমার গুনাহ খাতা মাফ হচ্ছে, এই কথা সবসময় মগজে ঢুকিয়ে রাখবে। এই যে বালা মুসিবত আসলো, বিপদ আবার আসলো, কষ্ট হইলো, এই যে যা কিছু হচ্ছে পৃথিবীতে উত্থান পতন, এর মাধ্যমে আমার কি হচ্ছে, গুনাহ খাতা মাফ হচ্ছে। আর আল্লাহর দিকে এমন ধাবিত যে আপনার অন্তর আরো পরিষ্কার হচ্ছে, আল্লাহর প্রতি ইমান আপনার আরো শক্ত হচ্ছে এর মাধ্যমে, এবং আপনার মর্যাদা উঁচু হচ্ছে, বালা মুসিবত আসলে মর্যাদা উঁচু হচ্ছে, এই কথা খেয়াল রাখতে সম্ভব হচ্ছে। তাহলে আপনার দৃষ্টি অত্যন্ত দূরে হইতে হবে, লক্ষ্য উদ্দেশ্য আপনার খুব সুন্দর হইতে হবে। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যে মুমিন মুসলিমের লস নেই, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গম, যে কোনো মুসলমানের যদি কোনো বিপদ আসে, আপদ আসে, চিন্তা আসে, দুশ্চিন্তা হয়, হাত্তা শৌকা, এমনকি পায়ে যদি কাঁটা লাগে, রাস্তায় চলছে না, পায়ে কাঁটা লেগে গেল, আঘাত লাগলো, পাথরের আঘাত লাগলো, একটু আহত হয়ে গেলেন আপনি, ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া, আল্লাহ এসব বালা মুসিবত বিপদ আপদ দুশ্চিন্তা বা পায়ে কাঁটা লাগলো, কিছু হলো, রোগ হলো ইত্যাদি ইত্যাদি, এতে গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে এই নিয়ত যদি থাকে যে যার কিছু বিপদ আপদ এসছে গুনাহ মাফ হচ্ছে, আমার উপর জুলুম করছে ওই লোকটি, আমার গুনাহ খাতা মাফ হচ্ছে, আমার সাথে দুর্ব্যবহার হচ্ছে গুনাহ খাতা মাফ হচ্ছে, আমার অ্যাক্সিডেন্ট হলো গুনাহ খাতা মাফ হচ্ছে, আমার অভাব গুনাহ খাতা মাফ হচ্ছে ইত্যাদি। সহিহ বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, সৎ লোক অসৎ লোকের মাঝে পার্থক্য আল্লাহর নিকটে, সৎ লোক যদি অল্প গুনাহ করে তাহলে আল্লাহ দুনিয়াতে ক্ষণিকের এই অল্প শাস্তি দিয়ে আল্লাহ মাফ করে দিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আখেরাতে পৌঁছাতে চান। কবরে পৌঁছিবে একবারে সাফসুতরা হয়ে গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। সৎ লোক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণের ইচ্ছা করেন, মঙ্গলের ইচ্ছা করেন। পক্ষান্তরে অসৎ ব্যক্তি অহরহ পাপ করছে, অন্যায় করছে, গুনাহ করছে, আল্লাহ তাদেরকে পাক পবিত্র করতে চান না। এই জন্য অনেক সময় আল্লাহ তাদেরকে ছাড় দেন, বালা মুসিবত আসে না, বিপদাপদ আসে না, অন্যায় করেই যাচ্ছে, তারপরে সুস্থ হচ্ছে, সবকিছু পাচ্ছে দুনিয়া। আল্লাহ চান যে সমস্ত গুনাহ কাঁধে করে নিয়ে কবরে পৌঁছুক, সে সমস্ত গুনাহ কাঁধে করে সে জাহান্নামে পৌঁছুক। কিন্তু মোমিন সম্পর্কে আল্লাহ চান না যে আল্লাহর নেক বান্দা যার অন্তরে সততা রয়েছে, আল্লাহ চান যে দুনিয়াতে মাফ হয়ে যাক, যাতে করে কবরে আজাব না হয়, তা দুনিয়াতেই মাফ হয়ে যাক, যাতে করে তাকে হাসরের মাঠে আজাব না হয়, জাহান্নামের আজাব না পেতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইযা আরাদা বিআবদিন খায়রান, আল্লাহ যখন কোন বান্দার সাথে মঙ্গলের ইচ্ছা করেন, কল্যাণের ইচ্ছা করেন, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তখন আল্লাহ পৃথিবীতে তাকে নগদ নগদ শাস্তি পানিশমেন্ট দিয়ে দেন। এইরকম আপনার জীবনে আপনি আত্মসমালোচনা করে দেখবেন যে আপনি একটি হতে ছোট ভুল করেছেন, একটা ক্ষতি হয়ে গেল, ১০০ টাকা পকেট থেকে হারিয়ে গেল, ছোট উদাহরণ দিয়ে বলছি, মোবাইলটা হারিয়ে গেল, এইরকম বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়ে গেল, একটি লোক আমার অকথ্য ভাষা বললো, অন্যায় করলাম, এতে কি হয়, আল্লাহ আপনাকে হয়তো ছোটখাটো ভুল আছে, আপনি চিন্তা করে দেখুন তো যে কালকে পরশু ১০ দিন আগে কি ভুল করেছেন, ভুল হয়েছে কিনা দেখুন তো দেখি, কোন রকমের ভুল হয়েছে কিনা চিন্তা করুন, ভালো করে চিন্তা করে দেখুন, যদি ভুল হয়ে থাকে হয়তো আপনি জানছেন না ভুল হয়েছে, আল্লাহ আপনার ওই গুনাহগুলি মাফ করে দিলেন ভুলের এর মাধ্যমে, আর ভুল যদি না হয় আল্লাহ আপনার মর্যাদা উঁচু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে আল্লাহ শাস্তি দিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন। ওয়াইজা আরাদা বিআবদিন শাররান, আর কোন মানুষের সাথে আল্লাহ যদি অমঙ্গলের ইচ্ছা করেন, অনিষ্টের ইচ্ছা করেন, তাহলে আমসাকা আনহু, আল্লাহ পৃথিবীতে শাস্তি দেন না, হাত্তা ইয়াফিয়া ইয়াউমাল কিয়ামা বিযামবিহি, তার গুনাহর শাস্তি আল্লাহ কিয়ামতের দিনে দিয়ে থাকেন। তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। তৃতীয় প্রতিকার আপনার দুশ্চিন্তা মুক্ত হওয়ার, যাতে করে আরামের জীবন যাপন করেন, বিছানা গেলে আরামে ঘুম চলে আসে, চলাফেরা করলে কোনো সময় চিন্তা না হয়, অনেক সময় চিন্তাতে বেশিয়াল হয়ে গেছেন, গাড়ি চালাচ্ছেন চিন্তায়, চিন্তা করতে করতে আপনি ভুলে গেছেন কি করতে হবে না করতে হবে, আপনার সামনে সিগন্যাল আছে খেয়াল নেই, অনেক সময় এত বেশি চিন্তা করবে না যাতে আপনার দুনিয়া আখেরাতকে নষ্ট করে দেন। তো যদি এইরকম চিন্তা হয়, চিন্তা দূর করার তৃতীয় উপায় হচ্ছে দুনিয়া সম্পর্কে, পার্থিব জীবন সম্পর্কে একটু আপনাকে ভালোভাবে চিন্তা করা। এই পার্থিব জীবনের মূল্যই বা কি, মূল্য কি বলুন তো দেখি, যে লোকটি আজকে রাজা ছিল সেই ব্যক্তি যেভাবে মাটির নিচে চলে গেল, আপনি একজন সাধারণ মানুষ, ২০০ টাকা বেতন, ২৫০ টাকা বেতন, আপনি ওইভাবে মরলে খালি হাতে কবরে মাটির তলায় চলে যাবেন, ঠিক কিনা বলুন দেখি, দুনিয়ার কি মূল্য, মূল্য আছে, আজকে আছেন কালকে যে থাকবেন কোনো গ্যারান্টি নেই, একদিন চলে যেতে হবে আর কখন যে চলে যেতে হবে, দুনিয়ার কোনো মূল্য নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই, সুতরাং আপনার কাছে মূল্যহীন হইতে হবে এই দুনিয়া, দুনিয়ার কোন মূল্য থাকতে হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুসলিম শরীফের হাদিস। এই পার্থিব জীবন বা পার্থিব যেসব ভোগ বিলাসের বস্তু রয়েছে, দুনিয়া আর নিয়ামত রয়েছে, এগুলি মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কি, জেলখানা, জেলখানা কারাগার, জেলখানায় যেমন মানুষ সীমিত এরিয়ার মধ্যেই থাকে, আপনাকে যেখানে রাখা হয়েছে সেখানেই থাকতে হবে, এদিক সেদিক ইচ্ছা মতো যেতে পারবেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে রেখেছে, আপনাকে ওইরকম ভাবে জীবনযাপন করতে হবে, জেলখানাতে সুখের জায়গা নাই, যতই সুখের আপনার সুখে রাখা হোক না কেন, যতই ভালো ভালো খাবার দেওয়া হোক না কেন, যতই আরামের বিছানা দেওয়া হোক, তারপরে আরামের জায়গা নয়, ঠিক তেমনি আপনি পৃথিবীকে আরামের জায়গায় মনে করবেন না, যে এমন আরামের জায়গায় যে যত ইচ্ছা ভোগ করো, যত ইচ্ছা ভোগ করো, যেভাবে ইচ্ছা, হালাল হোক আর হারাম হোক, নাই হোক আর নয়, এরকম করবেন না, সেই জন্য মমিন, মমিনদের জন্য জেলখানা, ও জান্নাতুল কাফের, কাফেরের জন্য এই হচ্ছে স্বর্গ, এই হচ্ছে জান্নাত, দুনিয়া হচ্ছে জান্নাত তার জন্য, কারণ যা কিছু পেয়েছে, একজন কাফের যদি দরিদ্র হয় তবু তার জন্য জান্নাত, কারণ পরকালে কিছু নেই তার জন্য। এই জন্য একটি ঘটনা রয়েছে, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি মিশরের চিফ জাস্টিস ছিলেন, কারণ অনেক কিতাবাদি রয়েছে, বুখারি শরীফের ভাষ্য ১২ খণ্ডে রয়েছে, ইবনে হাজার রহমত ফতুল বারি, তো তিনি চিফ জাস্টিস ছিলেন, বড় সম্মানিত ব্যক্তি ছিলেন একজন, এবং সেই যুগের একজন অদ্বিতীয় আলেম তিনি, মুহাদ্দিস। তো একদিন রাস্তা দিয়ে তিনি ঘোড়ায় চেপে যাচ্ছেন, আর তার সাথে অসংখ্য ছাত্রদের দল, আর সম্মানের সাথে যাচ্ছেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি মিশরের। তো একজন খ্রিস্টান তাকে দেখে বলছে যে আমরা নাকি শুনেছি এই হাদিস যে আদুনিয়া সিজনুল মোমেন, মোমিনের জন্য জেলখানা, ও জান্নাতুল কাফের, কাফের জন্য জান্নাত। তো আমি কষ্টে আমি পেটের ভাত পাচ্ছি না, দৈনিক আমাকে যে খাবার প্রয়োজন তা পাচ্ছি না, আর আপনি এত আরামের জীবন যাপন করছেন, তো কোথায় তাহলে আপনার এই হাদিস কোথায় ঠিক হলো? তখন কি উত্তর তিনি দিয়েছিলেন শুনেছেন? এর উত্তর একবার বলেছিলাম, হ্যাঁ বলেছিলেন, দেখো তুমি যে অবস্থায় আছো সেটি তোমার জন্য জান্নাত। তুমি যে অবস্থায় আছো একে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয় পরকালের শাস্তির সাথে, এখন শোনো, পরকালে একজন কাফের জন্য যে শাস্তি রয়েছে আল্লাহ দ্রোহীর জন্য, তার সাথে যদি তার একবারে সংকীর্ণ জীবন, কষ্টের জীবনের তুলনা করা হয় দুনিয়ার একজন কাফের, তবু সে দুনিয়াতে সে বড় সুখে আছে। ওই জাহান্নামের শাস্তি, বিচার দিবসের শাস্তি আর কবরের শাস্তি চাইতে মানে সুখে মানে জান্নাতে, এই যে জান্নাত ধরে দিতে হবে তার জন্য। পক্ষান্তরে একজন মমিন যতই সুখে থাক না কেন পৃথিবীতে, আখেরাতে আল্লাহ যা নিয়ামত তার জন্য রেখেছেন তার তুলনায় এখানে সে জেলে রয়েছে। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি জেলে রয়েছেন, সুতরাং এখানে আপনি বড় সুখ চাইবেন, একেবারে চিন্তামুক্ত হতে চাইবেন, আরামের জীবন চাইবেন, কোনো কষ্ট যাতে করে না হয়, কোনো চিন্তা না হয়, কোনো বালা মুসিবত না আসে, বিপদ আপদ না আসেন না, এইরকম জীবন কামনা করবেন না, কারণ আপনি জেলে রয়েছেন সবসময় চিন্তা করবেন। চতুর্থ প্রতিকার হচ্ছে যে আম্বিয়া এবং রাসুল আর আল্লাহর নেক বান্দাদের জীবনী চর্চা করতে হবে, তাদের জীবনী অধ্যয়ন করতে হবে, চিন্তা করতে হবে যে তাদের জীবন কেমন ছিল, তারা কি রকমের কষ্ট করেছে, তারা কি একেবারে খুব আরামের জীবন যাপন করেছে। আম্বিয়া এবং রাসুলদের সবার জীবন নিয়ে যদি জীবনী নিয়ে চর্চা নাও করতে পারেন, দেখুন তো প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সৃষ্টির সেরা আফজালুল বাশার, তার জীবন দেখুন, তাই হয়ে গেলেন কিরকম আচরণ, বদ আচরণ করলো তাইফের কাফের, ও হবে কি আচরণ করলো, হিজরতের সময় মক্কার লোকেরা কি আচরণ করলো কাফেররা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তার বংশের লোকেরা এরকম, আপনার বংশের লোকেরা আপনার সাথে এরকম বদ আচরণ করেছে, দেশ থেকে নির্যাতিত তাড়িয়েছে, বলুন দেখি আজকে কবর মাজার পূজার দেশেও যদি থাকেন আর তাদের বিরুদ্ধে যদি বলেন, আপনাকে এইভাবে তাড়িয়ে দেবে না যেভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিতাড়িত করেছে মক্কা থেকে জন্মভূমিতে। তাহলে এই নিয়ে যখন আপনি চিন্তা করেন, একজন মুমিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পেটে পাথর বেঁধেছেন, আপনি কোনোদিন পাথর বেঁধেছেন, সারাদিন অনাহারে থেকেছেন, দুই মাস তিন মাস ধরে আপনার বাড়িতে চুলা জ্বলেনি, এরকম হয়েছে, কেন চিন্তা করছেন না এগুলি? একজন মুমিন মানুষ সবসময় আম্বিয়া এবং রসুলদের জীবনী, আল্লাহর নেক বান্দাদের জীবনী চর্চা করবে এবং সেগুলি নিয়ে চিন্তা করবে। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাত দিন মাস একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসে আশাদ্দ বালাআন, কার উপর বেশি বালা মুসিবত বিপদ আপদ আসে, পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ আপদ কার উপর আসে, জিজ্ঞেস করলেন তিনি। নবী করিম কি বলেছিলেন, যে বেশি পাপী, আমাদের সে একটি উল্টো কথা আছে, যদি দেখে যে একটা লোক ভুল করেছে আর তারপরে বিপদ আপদ রোগে, এই যে অমুক ভুল করেছে না, ওই অমুক অমুক কাজগুলি অন্যায় কাজগুলি করেছে সেই জন্য এইরকম বালা মুসিবত, ঠিক না? তাই নবী রসুলগণ কোন ভুল করেছেন? ইউনুস আলাইহিস সালাম কত বড় ভুল করে দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম কোন ভুল করেছিলেন যে সাত বছর জেলে, আইয়ুব আলাইহিস সালাম কোন পাপ করেছিলেন যে এতদিন ধরে সে রোগাক্রান্ত, চিন্তা করতে হবে। তা নবী সাল্লামকে যখন জিজ্ঞেস করলেন স্যার, তখন আল্লাহ রাসূল কি বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে বড় বালা মুসিবত বিপদ আপন পৃথিবীতে আসে কাদের ওপর, নবীদের ওপর, আর তারপরে নবীদের পরে যাদের স্থান রয়েছে, আর ধীরে ধীরে যত বেশি মর্যাদা কমে আসবে মানুষের তত বেশি বালা মুসিবত বিপদ আপদ তার কম হবে। দেখেন আলহামদুলিল্লাহ, যে আমাদের, আমরা হয়তো বরদাস্ত করতে পারবো না ওই রকম বিপদ আপদ আসলে, সে যেন আল্লাহ আমাদেরকে মাফ করেছেন, আল্লাহ যেমন দুনিয়াতে আমাদেরকে মাফ করেছেন, বালা মুসিবত থেকে মুক্ত রেখেছেন, তেমন আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাফ করে দেন, যেমন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মাফ করেছেন এবং বালা মুসিবত থেকে মুক্ত রেখেছেন, তেমন আখিরাতে যেন আল্লাহ মাফ করে দেন, কবরে যেন আমাদেরকে মাফ করে দেন, আমিন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুব তালার রাজুল আলা হাসবে দেনিহি, তার ধর্মীয় অবস্থাকে লক্ষ্য করে তার বিপদ আপদ হবে, ফাইন কানা দিনহু সালবান, তার দিন, তার ধার্মিকতা যদি অত্যন্ত শক্ত হয়, অত্যন্ত ধার্মিক, তাহলে কি হবে, ইস্তাদ্দা বালাহু, তার মুসিবত বড় আসবে, বিপদ আপদ বড় আসবে, যত ধার্মিক তত বেশি মুসিবত আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াইন কানাফি দেইনিহি রিক্কা, আর যদি ধর্মীয় ক্ষেত্রে দুর্বলতা থাকে, দুর্বল, এখন দুর্বল মানুষকে যদি আল্লাহ বালা মুসিবত দেয়, ধর এত নামাজ পড়ে দেখলাম কিচ্ছু হয় না, নামাজ পড়ে ও যা না পড়ে ও তা, দেখবেন আমাদের দেশে যারা ওই গরিব মানুষ তারা অধিকাংশ বেনামাজি, যারা দিন মজুর করে অধিকাংশ বেনামাজি কিনা? অধিকাংশ বেনামাজি। এক বেনামাজি হচ্ছে যারা অঢেল পয়সা পেয়েছে আর ওইরকম বড় নেতৃত্বে পেয়েছে, আল্লাহ রসুল পরকালে চিন্তা নেই, মনে করছে এটি হচ্ছে তার স্থায়ী জগৎ, এই নেতৃত্ব তার চিরকাল থাকবে, এই পয়সা তার চিরকাল থাকবে, এই এক অবস্থা। আর এক হচ্ছে যারা সর্বহারা দিন মজুর করে, আল্লাহ রসুল পরকাল তার কোনো চিন্তা নেই, নামাজ না রোজা না ধর্মিকতা কিচ্ছু না, হালাল হারাম কিচ্ছু নেই তার। অধিকাংশ বলছি, কিছু লোক আছে কিন্তু ব্যতিক্রম, অধিকাংশ তাদের অবস্থা এরকম। তো এই সব লোকের আল্লাহ অনেক সময় দয়া করেন যে এই দুর্বল ইমানের লোকটি নামাজটা পড়তে আসছে কোন রকমে, যদি একে একটু বালা মুসিবত দিব, নামাজ টামাজ পড়েও তো কিছু বুঝতে পারছি না, কিছু পাচ্ছি না, নামাজ ছেড়ে দিয়ে উদাও যায় আর মসজিদ থেকে এমন ভাবে পালা পালাবে যার মসজিদে আসবে না কোনোদিন ফিরে। হ্যাঁ আচ্ছা, এরকম অধিকাংশ আজকালকার মুসলমানদের অবস্থা এরকম। বালা মুসিবত আসলে মনে করে যে হ্যাঁ কই, ভালো আমল তো করে দেখলাম কিছুই তো হচ্ছে না, বাদ দিল, তখন ভালো কাজ করা বাদ দিল, নামাজ পড়া বাদ দিল, ধার্মিকতা বাদ দিল। পাঁচ নম্বর প্রতিকার হচ্ছে যে আপনার লক্ষ্য উদ্দেশ্য পরকাল হইতে হবে, দুশ্চিন্তা দূর করার জন্য লক্ষ্য উদ্দেশ্য পরকাল। সন্ধ্যাবেলা আপনি বিছানায় যাচ্ছেন রাত্রে ঘুমাবার জন্য, আর চিন্তা ভবিষ্যতের হোক আর বর্তমানের হোক আর অতীতের জন্য চিন্তা চিন্তা, তখন আপনি এই চিন্তাগুলি থেকে মুক্ত হওয়ার জন্য একটি উপায় যে পরকাল নিয়ে চিন্তা করা শুরু করুন। বিছানায় শুয়ে শুয়ে পরকাল, আল্লাহ আমার কি হবে, আমি মুক্তি পাবো, আমি কি আল্লাহর কাছে মাফ পাবো, ছাড় পাবো, আমি কি জান্নাতে যেতে পারবো, আমি কি আখিরাতের সুখ হাসিল করতে পারবো, এই চিন্তায় ব্যস্ত হয়ে যান, তাহলে আপনার এই দুনিয়ার চিন্তা শেষ হয়ে যাবে। তাহলে পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ, মান কানাতিল আখিরাতু হাম্মুহু, যার লক্ষ্য উদ্দেশ্য যার চিন্তা হবে আখিরাত, পরকালের চিন্তা শুধু, দুনিয়ার চিন্তা নেই, খেতে পেলো পেলো না, পকেটে পয়সা আছে নেই, ছেলে মেয়ে আছে নেই, বিবাহ শাদী করলাম ছেলে মেয়ে হয়েছে হয়নি, ওই সব চিন্তা নেই, ইয়ার দুশ্চিন্তা, বিবাহ শাদী করেছেন হয়তো ছেলে মেয়ে নেই, চিন্তা কিনা, এসব চিন্তা থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য, এসব চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে, আখেরাতের চিন্তা, পরকালের চিন্তা। পরকাল নিয়ে যখন চিন্তা করবেন, জাল আল্লাহ গেনাহ ফি কালবিহি, তার অন্তরকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, উদার করে দিবেন, অন্তর অন্তরে উদারতা চলে আসবে। আর কি, ওয়াজামা আলাহু শামলাহু, আল্লাহ তার কাজকর্মকে সুস্থ করে দেবেন, ও আতাথু দুনিয়া ওয়াহিয়া রাগিমা, আর দুনিয়াতে যেটুকু তার ভাগ রয়েছে অংশ রয়েছে আসবেই আসবে তার কাছে। আপনি দুনিয়ার চিন্তা বাদ দিয়ে দেন, আপনার যেটুকু কর্ম করতে হবে, দুনিয়ার চিন্তা বাদ দেওয়ার মানে এই না যে আপনি সকালেও কাজে যাবেন না ঘুমাবেন সারাদিন, না, কাজকর্ম করেন কিন্তু চিন্তা মুক্ত হয়ে কাজকর্ম করেন, তাহলে দুনিয়াতে যেটুকু ভাগ আপনার আছে ভাগ্যে আছে তা অবশ্যই আসবে। অমান কানাতে দুনিয়া হাম্মহ, আর যদি দুনিয়া দুনিয়া করেন, কি করবো, সৌদি আরবে আসলাম 1.5 লাখ টাকা খরচ করে আর 500 টাকা বেতন, কি বা হবে, 3 বছর তো লেগে যাবে টাকা উঠাতে, এই চিন্তা অধিকাংশ মানুষের, এই চিন্তা নিয়ে যদি ব্যস্ত হয়ে যান, এই দুনিয়া নিয়ে চিন্তা শুধু, জাল আল্লাহ ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের দুই চোখের সামনে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু দেখবে দারিদ্রতাই দেখবে, দারিদ্রতাই দেখবে, হবে কি আমার, হবে কি, এই চিন্তাই করতে থাকবে, সচ্ছলতা তার নজর আসবে না, মনে সংকীর্ণতা চলে আসবে আর সবসময় ওই চিন্তা নিয়ে সে পরেশান হয়ে যাবে। ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, তার কাজকর্ম বিক্ষিপ্ত হয়ে যাবে, সুন্দর না হয়ে কাজকর্ম বিক্ষিপ্ত হয়ে যাবে, কোনো কাজে তার বরকত হচ্ছে না, ভালোভাবে হচ্ছে না, যেখানে পাবিছে সেখানে ক্ষতি, যেখানে যাচ্ছে সেখানে ক্ষতি, লস আর লস। গেল এক কোম্পানিতে রিলিজ করার জন্য, ওখানে 1-2 মাস কাজ করলো, ধাক্কা খেয়ে ওখান থেকে আরেক জায়গায় চলে আসলো, আরেক জায়গায় গেল সেখানে এক ধাক্কা খেলো, আরেক জায়গায় চলে, এই ধাক্কাই খেতে আছে শুধু, যখন দুনিয়া দুনিয়া পেট পেট পেট করবে তো এইরকমই ধাক্কাই খেতে থাকবে, এই শহর থেকে ওই শহর, এই শহর থেকে ওই শহর, এই কাজ থেকে ওই কাজ, ওই কাজ থেকে এই কাজ, এইরকমই ধাক্কা খেতে থাকবে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহ, আর দুনিয়ার অতটুকুই আসবে যতটুকু আপনার জন্য নির্ধারিত করা হয়েছে, তার বেশি আসবে না, আপনার ভাগ্যে যতটুকু রেজিক আছে ততটুকু আসবে। আপনি 1.5 লাখ টাকা খরচ করেছেন আর 1 লাখ খরচ করে এসছেন, এই নিয়ে চিন্তা করে আপনি কিছু উদ্ধার করতে পারবেন না, আপনার ভাগ্যে যতটা আছে এই দেশে আসার পরে বা যেখানে আপনার জীবনে ততটা আসবে, তার বেশি আসবে না। সুতরাং মনটাকে উদার করে আল্লাহর কাছে ভালোভাবে কামনা করেন। 6 নম্বর প্রতিকার হচ্ছে মরণকে বেশি বেশি স্মরণ করা। মরণকে স্মরণ করেন তো দেখি, আপনার ওই 1 লাখ টাকার কথা চিন্তা করছেন আর মরণের কথা চিন্তা করছেন, আর মরণ চিন্তার মতো যদি চিন্তা করেন যে আল্লাহ আজকে রাত্রে যে ঘুমাতে যাচ্ছি, এই রাত্রে তো মরে যেতে পারি, মরে গেলে আমার কি হবে, কালকে তোমাকে কবরে পৌঁছে দেবে, হ্যাঁ তাহলে তার জন্য কি করলাম, কবরে গেলে আমার কি হবে, মনকে না গেলে জবাব দিতে পারবো, জান্নাত পাবো, নামাজ পড়েছি, মুসলমান আমি, কি অবস্থায় আমি আছি, এই চিন্তা করতে হবে, মরণকে স্মরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসেরু যিকরা হাজমিল লাজ্জাত, দুনিয়ার স্বাদকে নষ্টকারী ধ্বংসকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো। দুনিয়ার স্বাদ ধ্বংসকারী জিনিস কি, দুনিয়ার সাদ স্ত্রী, নতুন বিয়ে শাদী করেছেন, আর কত আকাঙ্ক্ষা বুকে ভরে নিয়ে আছেন যে এদেশে আবার যাব, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হবে, ছেলে হয়েছে, ছেলেটা দেখিনি দেখবো, বা ছেলে হয়েছে দেখেছি হয়তো কিন্তু আবার যাব, দেখা সাক্ষাৎ হবে, টাকা পয়সা, এই যে অনেক চোখের সামনে অনেক টাকা পয়সা দেখতে পাচ্ছি, সেগুলি আসছে, ধীরে ধীরে আসবে, এত টাকা কাজকর্ম করেছি সেগুলি সব পকেটে আসবে ব্যাংকে, আর এই করব সেই করব, বাড়ি একটা করিনি সুন্দর বাড়ি করব, শহরে জায়গা কিনেছি বা কিনবো, এই যে দুনিয়া, এগুলি দুনিয়া, তাই না? এই দুনিয়ার যত লজ্জত রয়েছে, স্বাদ রয়েছে, সমস্ত স্বাদকে ধ্বংসকারী মৃত্যু, সব ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, যখনই মরে যাবেন তখন সব শেষ, কিচ্ছু নেই আপনার সামনে। আর বেশি বেশি স্মরণ করেন মতকে, তো মরণকে বেশি স্মরণ করা, এ হচ্ছে একটি উত্তম প্রতিকার আপনার চিন্তা মুক্ত হওয়ার। তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, ইবনে মাজার হাদিস। সাত নম্বর প্রতিকার হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, বিশেষ করে এই প্রসঙ্গের দোয়াগুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করেছি, ফাকুনতু আসমাউহু কাসীরান, শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, ফেরেশতা যার সাথে সকাল বিকাল কথা বলছে, বারবার করে এসে ওহী আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মিরাজে ডেকে কথা বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য বেশি বেশি দোয়া করতেন। কি বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, ফাকুনতু আসমাউহু কাসীরান, বেশি বেশি এই দোয়া শুনতাম আল্লাহর রাসূলের কাছ থেকে। তিনি কি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, হে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি, আশ্রয় গ্রহণ করি, কি থেকে, দুশ্চিন্তা থেকে, হাম হুজন ওয়াল আজজি ওয়াল কাসল, অসহায়তা থেকে, অসহায় না হয়ে যায় আমি একেবারে, পিসপা না হয়ে যায়, কর্মতৎপর যাতে করে হইতে পারি, কর্মঠ হইতে পারি, মানুষকে কর্মঠ হইতে হবে, কর্মতৎপর হইতে হবে, আর হিম্মত নেই একেবারে অসহায় অবস্থা হয়ে হাত পা ছেড়ে দিলেন, আর কি হবে আমার, যা যা ক্ষতি হইল ক্ষয়ক্ষতি, এরপর আর কি করবো, বেকার জীবন, না না না না, এটি হচ্ছে আজ আল কাসল, অলসতা ছাড়তে হবে, আর অসহায় হইলে হবে না, অসহায় হইলে হবে, আল্লাহর উপর তওয়াক্কল ভরসা করে কাজ করে যেতে হবে, অল বুকলে অল জীবন, কার্পণ্যতা থেকে আল্লাহ পানা চেয়েছি, আর কাপুরুষতা থেকে অল জীবন, কাপুরুষতা, কাপুরুষ হইলে হবে না, বীর পুরুষ হইতে হবে একজন মমিনকে, অদাল এই দাইনে ও কাহারির রেজাল, আর আমার উপর যাতে করে ঋণের বোঝা না চেপে যায়, এদিকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করছি, ও কাহারি রেজাল, জালেম মানুষরা জুলুম গুনা যেন আমার উপরে না করে, আর এইরকম জুলমের শিকার আমি না হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু এই দোয়াগুলি করেছেন। আর একটি উত্তম দেওয়া যে এই দোয়াটি বুখারী শরীফে রয়েছে, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল, আর ও দোয়া রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের, ব্যাপক দোয়া অত্যন্ত, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনার জন্য এবং দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য, আরামের শান্তির জীবন হাসিল করার জন্য, আল্লাহুম্মা আসলিহলি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিহলি দুনিয়ায়া আল্লাতী ফিহা মাআশি ওয়া আসলিহলি আখিরাতি আল্লাতী ইলাইহা মাআদি ওয়া জাআল হায়াতা যিয়াদাতান লি ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন, উম্মতকে শিখিয়েছেন এই দোয়া, আল্লাহুম্মা আসলিহলি দীনি, হে আল্লাহ আমার ধর্মকে সুন্দর করে দাও, আমার দীনকে সুন্দর করে দাও, আমার নামাজ রোজা হজ যাকাত ধার্মিকতাকে সুন্দর করে দাও, কারণ এটি হচ্ছে আসল অস্ত্র আমার, এটি হচ্ছে আমার বাঁচার উপায়, দিন ধর্ম ইসলাম এটি হচ্ছে বাঁচার উপায়, ও আসলে দুনিয়ায় আমার জন্য, আমার দুনিয়া পার্থিব যেসব জিনিসের প্রয়োজন রয়েছে তাও আমার জন্য সুন্দর করে দাও, আল্লাহ আমার দুনিয়াকে সুন্দর করে দাও, রোজি রিজিক সুন্দর করে দাও, আমার বাসস্থান সুন্দর করে দাও, আমার পৃথিবীর জীবন সুন্দর করে দাও, আল্লাতি হিয়া মাআশি, এটি হচ্ছে আমার পার্থিব জীবন, জীবন যাপন এখানে আমার, সুতরাং এই আমার জীবন যাপনকে সুন্দর করে দাও, কত সুন্দর দোয়া, ওয়াসলেহলি আখিরাতি, আল্লাহ আমার পরকালকে সুন্দর করে, আল্লাতি ইলাইহা মাআদি, যেখানে আমাকে প্রত্যাবর্তন করে যেতে হবে, যেতেই হবে সেখানে, আল্লাহ আমার আখিরাতকে সুন্দর করে দাও, ওয়াজাইল হায়াতা যিয়াদাতান লি ফি কুল্লি খাইর, আর আমার পার্থিব জীবনকে প্রত্যেক কল্যাণের কাজে বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও, যেটা ভালো কাজ সেই কাজ আল্লাহ তৌফিক দাও, ওয়াল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার, আর যখন অনিষ্ট দেখো, বালা মুসিবত বিপদ আপদ, এর থেকে আমাকে আরাম দাও আমার মৃত্যুর মতের মাধ্যমে, আল্লাহ যখন বালা মুসিবত এত বেশি হয়ে যাবে যে আর বরদাস্ত করতে পারবো না, আল্লাহ তখন আমাকে আরাম দাও আমার মৃত্যুর মাধ্যমে, ওয়াল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এই দোয়াগুলি করলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যাবে। দুশ্চিন্তা মুক্ত হওয়ার অষ্টম উপায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ পেশ করা, দুরুদ পেশ করা, বেশি বেশি দুরুদ পেশ করলে, একটি হাদিস রয়েছে ওবাই বিন কাবের হাদিস, ওবাই বিন কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুরুদ পাঠ করি তাহলে কতটা পরিমাণ আপনার দুরুদ করব, দোয়া করি আর দুরুদ পাঠ করি তাহলে কতটা দুরুদ পাঠ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে যতটা তুমি চাও, তিনি বললেন যে এক তৃতীয়াংশ তোমার ইচ্ছা, অর্ধেক তোমার ইচ্ছা, দুই তৃতীয়াংশ তোমার ইচ্ছা, তারপরে শেষে তিনি বলছেন তাহলে পুরোটাই যদি আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম দুরুদ পাঠ করতে থাকি তাহলে কি হবে, বলে তাহলে তাহলে তোমার যা উদ্দেশ্য আছে আল্লাহ পূরণ করবেন, এজান তুকফা হাম্মক, তোমার দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে আর মনের বাসনা পূরণ করা হবে, তোমার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পেশ করা মানুষের চিন্তা মুক্ত হওয়ার একটি উত্তম উপায়, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। দুশ্চিন্তা মুক্ত হওয়ার 9 নম্বর উপায় হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ ভরসা করেন, বিপদ আপদ এসছে, আল্লাহ ছাড়া বিপদ দূর করতে পারবে কেউ? আমরা যখন বিপদ আপদ আসে তখন একে বলি ওকে বলি, এই হলো আমার সাথে, এই হলো সেই হলো, কেউ উদ্ধার করতে পারবে আপনাকে? কোনোদিন কেউ উদ্ধার করে দিয়েছে না? তাহলে মানুষের সামনে এত হাহাকার অবস্থা কেন আমাদের হবে, আর এত হাহুতাশ কেন মানুষের সামনে হবে? আল্লাহকে আমরা বলতে পারি না, আমাদের আমল ঠিক নেই। আল্লাহর উপর তওয়াক্কল করতে হবে, দরখাস্ত ওখানেই করতে হবে যেখানে মনের আশা পূর্ণ হতে পারে। আল্লাহ রাব্বুল্লাহ সূরা তালাক ইরশাদ করেছেন, ওমা ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপর যারা আস্থা ভরসা করবে আল্লাহ তার জন্য কি যথেষ্ট, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তুমি বিপদ দিয়েছো, আল্লাহ দুশ্চিন্তা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে বিপদ আপদ এসেছে, সেজন্য দুশ্চিন্তা, আল্লাহ তুমি দুশ্চিন্তা দূর করে দাও, দূর করে দাও, তাওয়াক্কল করুন। বেশি বেশি এই দোয়া আপনি হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভীতি প্রদর্শন করা হচ্ছে যে কাফেররা উঠে পড়ে আসছে মদিনার জন্য, মদিনা থেকে আপনাদেরকে সাফ করে দেওয়ার জন্য, মুমিন মুসলিমদেরকে সাফ করে দেওয়ার জন্য। সাহাবারা কি বলছেন? হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কে কি করতে পারে? আল্লাহ ইচ্ছা না করলে কেউ কিছুই করতে পারে না। হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ উত্তম কর্মবিধায়ক, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। 10 নম্বর উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির আজকার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রাসূলের কথা শোনার এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। বেশি পরিমাণে করে আল্লাহর সন্তুষ্টি, পরকালে মুক্তি হাসিল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সহি সালামত রাখেন, আমাদের আত্মীয় স্বজন মাতা পিতা যারা রয়েছেন তাদের যেন সহি সালামত রেখে, তাদেরকে হিদায়তের পথে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম কিয়াম সালাত পালন করার যেন তৌফিক দান করেন, তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সৎ হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে মুত্তাকী পরহেজগার আল্লাহ ভীরু হওয়ার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।